بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে আমরা জেনে থাকি যে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা কতটুকু সহি? জি সম্মানিত বন্ধুগণ, বাবা মায়ের অনেক সম্মান ইজ্জত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু এ প্রসঙ্গে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হ্যাঁ, এই কথাটা এই ইবারত দিয়ে সহি নয়, এই ইবারত দিয়ে এটাকে মৌজু বলা হয়েছে। এটা একটা মৌজু সিলসিলাতুল আহাদিস যাইফা আল মৌজু আর শেখ আলবানির এর গ্রন্থে আপনি এটা দেখতে পারবেন, কারণ এটা এই ইবারতে এই শব্দ দিয়ে সহি নয়। তবে মা বাবার অনেক সম্মান ইজ্জত রয়েছে, যেমন এক মহিলা একদিন এসে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সরি মহিলা না একজন পুরুষ একজন একজন পুরুষ একজন এসে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহ নবী, আমি এক যুদ্ধে যেতে চাইতেছি। আল্লাহ নবী সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার কি মা আছে? তিনি বললেন, হ্যাঁ মা আছে। তখন তিনি বললেন যে এলজেম হা, তুমি তোমার মায়ের সঙ্গ দাও, কারণ ফাইনাল জান্নাত তাহতার ইসলাইহা, জান্নাত তার পায়ের নিচেই রয়েছে তার জান্নাত। এই অর্থের দিক থেকে এটা হলো সহি হাদিস, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন যে হাসান সনদে আখরাজাহু নাসাঈ ফি সুনানি কিতাবুল জিহাদে ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। কাজে এই হাদিসটি সহি, কিন্তু আপনি অন্য যে হাদিসটি প্রথমে বলছেন ওটা কিন্তু ওই শব্দে জয়ীফ। কাজেই আমরা অর্থের দিক থেকে মোটামুটি ঠিক আছে, কিন্তু শব্দের দিক থেকে ঠিক নেই। কাজেই আমরা বাবা মার অবশ্যই খেদমত করব, বাবা মার খেদমত করার জন্য যে সমস্ত সহি কথা বর্ণিত আছে সেগুলি আমরা গ্রহণ করার চেষ্টা করব। যেমন সহি হাদিস এসেছে রেদার রবে ফি রেদাল ওয়ালেদাইন ও সাকাতুর রবে ফি সাকাতুল ওয়ালেদাইন, বাবা মার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, আর বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায়। এই হলো বাবা মার সম্পর্কে যে হাদিসটি আপনি জানতে চেয়েছেন সেটা। এবং আরেকটি হাদিস যেটা আপনি বলেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি সহি নয়, এইভাবে বর্ণিত হয়নি। বরং বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা এসেছিলেন, এবং মহিলা কি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি তোমার কি স্বামী আছে, কি বিবাহিতা না অবিবাহিত? তিনি বললেন যে হ্যাঁ বিবাহিতা স্বামী আছে। তখন তিনি তাকে বললেন যে যে দেখো তোমার স্বামী ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারক, অর্থাৎ তোমার স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম, অর্থাৎ স্বামীর খেদমত করলে তুমি জান্নাতের অধিবাসী হতে পারবা, স্বামীর নাফরমানি করলে স্বামীর খেদমত না করলে